وَإِذَا وَقَعَ الْقَوْلُ عَلَيْهِمْ أَخْرَجْنَا لَهُمْ دَابَّةً مِنَ الْأَرْضِ تُكَلِّمُهُمْ أَنَّ النَّاسَ كَانُوا بِآيَاتِنَا لَا يُوقِنُونَ যখন ওয়াদা তাদের কাছে এসে যাবে তখন আমি তাদের সামনে ভূগর্ভ থেকে একটি জীব নির্গত করব। সে মানুষের সাথে কথা বলবে এ কারণে যে মানুষ আমার নিদর্শন সমূহে বিশ্বাস করত না। যেদিন আমি একত্রিত করব এক একটি দলকে সেই সব সম্প্রদায় থেকে যারা আমার আয়াতসমূহকে মিথ্যা বলত, অতঃপর তাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করা হবে। قال أكذبتم بآياتي ولم تحيطوا بها علما أم ماذا كنتم تعملون যখন তারা উপস্থিত হয়ে যাবে তখন আল্লাহ বলবেন তোমরা কি আমার আয়াতসমূহকে মিথ্যা বলেছিলে অথচ এগুলো সম্পর্কে তোমাদের পূর্ণ জ্ঞান ছিল না না তোমরা অন্য কিছু করছিলে। وَوَقَعَ الْقَوْلُ عَلَيْهِمْ بِمَا ظَلَمُوا فَهُمْ لَا يَنطِقُونَ জুলুমের কারণে তাদের কাছে আযাবের ওয়াদা এসে গেছে, এখন তারা কোনো কিছু বলতে পারবে না। أَلَمْ يَرَوْا أَنَّا جَعَلْنَا اللَّيْلَ لِيَسْكُنُوا فِيهِ وَالنَّهَارَ مُبْصِرًا إن في ذلك لآيات لقوم يؤمنون তারা কি দেখে না যে আমি রাত্রি সৃষ্টি করেছি তাদের বিশ্রামের জন্য এবং দিনকে করেছি আলোকময়, নিশ্চয়ই এতে ইমানদার সম্প্রদায়ের জন্য নিদর্শনাবলী রয়েছে। وَيَوْمَ يُنفَخُ فِي الصُّورِ فَفَزِعَ مَن فِي السَّمَاوَاتِ وَمَن فِي الْأَرْضِ إِلَّا مَن شَاءَ اللَّهُ وَكُلٌّ أَتَوْهُ دَاخِرِينَ যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে অতঃপর আল্লাহ যাদেরকে ইচ্ছা করবেন তারা ব্যতীত নবমণ্ডলে ও ভূমণ্ডলে যারা আছে তারা সবাই ভীত বিহ্বল হয়ে পড়বে এবং সকলেই তার কাছে আসবে বিনীত অবস্থায়। তুমি পর্বতমালাকে দেখে অচল মনে করো, অথচ সেদিন এগুলো মেঘমালার মতো চলমান হবে। এটা আল্লাহর কারিগরি যিনি সবকিছুকে করেছেন সুসংহত, তোমরা যা কিছু করছ তিনি তা অবগত আছেন। من جاء بالحسنة فله خير منها وهم من فزع يومئذ آمنون ومن جاء بالسيئة فكبت وجوههم في النار هل تجزون إلا ما كنتم تعملون যে কেউ সৎকর্ম নিয়ে আসবে সে উৎকৃষ্টতর প্রতিদান পাবে এবং সেই দিন তারা গুরুতর অস্থিরতা থেকে নিরাপদ থাকবে এবং যে মন্দ কাজ নিয়ে আসবে তাকে অগ্নিতে অধোমুখে নিক্ষেপ করা হবে। তোমরা যা করছিলে তারই প্রতিফল তোমরা পাবে। উমিরতু আন আবুদা রব্ব হাযিহিল বালদাতি আল্লাযী হাররামাহা ওয়া লাহু কুল্লু শাইই